اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين. তোমরা আমার জামাটি নিয়ে যাও, এটি আমার পিতার মুখমণ্ডলের উপর রেখে দিও, এতে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে, আর তোমাদের পরিবার বর্গের সবাইকে আমার কাছে নিয়ে এসো। ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون. যখন কাফেলা রওনা হলো তখন তাদের পিতা বললেন, যদি তোমরা আমাকে অপ্রকৃতিস্থ না বলো তবে বলি আমি নিশ্চিতরূপে ইউসুফের গন্ধ পাচ্ছি। قالوا تالله إنك لفي ضلالك القديم. فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا. قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون. লোকেরা বলল, আল্লাহর কসম আপনি তো সেই পুরনো ভ্রান্তিতে পড়ে আছেন। অতঃপর যখন সুসংবাদদাতা পৌঁছল সে জামাটি তার মুখে রাখল, এমনি তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না? أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين. قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم. ترى بندو بيتا আমাদের অপরাধ ক্ষমা করান, নিশ্চয় আমরা অপরাধী ছিলাম। বললেন, সত্যি আমি পালনকর্তার কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব, নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু। فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال دخلوا مصر إن شاء الله آمين. অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন ইউসুফ পিতা মাতাকে নিজের কাছে জায়গা দিলেন এবং বললেন, আল্লাহ চাহেন তো শান্ত চিত্তে মিশরে প্রবেশ করুন। ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم. এবং তিনি পিতা মাতাকে সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই তার সামনে সিজদা বনত হল। তিনি বললেন, পিতা, এ হচ্ছে আমার ইতিপূর্বেকার স্বপ্নের বর্ণনা। আমার পালনকর্তা একে সত্যি পরিণত করেছেন এবং তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, আমাকে জেল থেকে বের করেছেন এবং আপনাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন। শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দেওয়ার পর আমার পালনকর্তা যা চান কৌশলে সম্পন্ন করেন, নিশ্চয় তিনি বিজ্ঞ প্রজ্ঞাময়। রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি তাউইলাল আহাদীস فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. হে পালন কর্তা, আপনি আমাকে রাজত্বের অংশ বিশেষ দান করেছেন এবং আমাকে বিভিন্ন বিষয় যথাযথ তাৎপর্য সহ ব্যাখ্যা করার বিদ্যা শিখিয়ে দিয়েছেন। এই নভোমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা আপনি আমার কার্যনির্বাহী ইহকাল ও পরকালে, আমাকে ইসলামের উপর মৃত্যু দান করুন এবং আমাকে সজ্জনের সাথে মিলিত করুন ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم ينكرون এগুলো অদৃশ্যের খবর আমি আপনার কাছে প্রেরণ করি আপনি তাদের কাছে ছিলেন না যখন তার স্বীয় কাজ সাব্যস্ত করছিল এবং চক্রান্ত করছিল وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين أبني جاتا جان أتكال شلوك بشاش كاريداي أبني إيد جنني تابيكا تكون بنينا جاننا إتكال خارا نشي جنني أبودش بوينا آئي وكأي من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون أمت نداشن روچه نبو مندلي أبو مندلي جبلر اوپر دي تارا پاس اوپر ترم کاري ادن تارا اشو بدي كي মনোনিবেশ করে না অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে সাথে শিরক করে তারা কি নির্ভীত হয়ে গেছে এ বিষয়ে যে আল্লাহর আজাবের কোন বিপদ তাদেরকে আবৃত করে ফেলবে অথবা তাদের কাছে হঠাৎ কেয়ামত এসে যাবে অথচ তারা টেরও পাবে না বলে দিন এই আমার পথ আমি আল্লাহর দিকে বুঝে সুঝে দাওয়াত দিই আমি এবং আমার অনুসারীরা আল্লাহ পবিত্র আমি এসে বাদীদের অন্তর্ভুক্ত নই أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَدَارُ الْآخِرَةِ خَيْرٌ لِلَّذِينَ اتَّقَوْا أَفَلَا تَعْقِلُونَ أبنى توربي أنا جاتا جنك رسول كوري پاتھئے چھی ترى شوائي پورشن چھلو جانو پاد باشی در مدھو تکے أنا تابر کچھ اوہی پیرن کوپتان তারা কি দেশ বিদেশ ভ্রমণ করে না যাতে দেখে নিতে কিরূপ পরিণতি হয়েছে তাদের যারা পূর্বে ছিল সংযমকারীদের জন্য পরকালের আবাসে উত্তম তারা কি এখনো বুঝে না جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين آمين كي جاكم تاوغان درغان نيرش پوتی تو ہوئے جتن آمين كي ایرو دھرنا کتے شروع کتن جو تابر امیمان بجھی میت تھا پرنا تو ہار اوپو کرم ہوئے چھلو جاکم تابر کا چھانا شہر جو پوچھے آتو پر آمین جابت کیے چھی তারা উদ্ধার পেয়েছে আমার শাস্তি অপরাধী সম্প্রদায় থেকে প্রতিহত হয় না لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়। এটা কোনো মনে গড়া কথা নয়, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য পূর্বেকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ রহমত ও হেদায়েত।